যখনই ঝুমরাতে সব কিছু চুপ নিষ্প্রাণ নগরীতে ঝিঝির ঘুম আমি চাঁদের আলো হয়ে তোমার কালো ঘরে জেগে রই সারা নিশে এতটা ভালোবাসি এতটা ভালোবাসি যখনই ঝুমরাতে সবকিছু নিষ্প্রাণ নগরীতে ঝিঝির ঘুম আমি চাঁদের আলো করে তোমার কালো ঘরে যে সারা নিশে এতটা ভালোবাসি এতটা ভালো ভালোবাসি এতটা ভালোবাসি